إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال سبحانه وتعالى وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হকের কথা বলার কারণে হাতেমবাগ মসজিদ থেকে হিজরত করে নিজস্ব প্রতিষ্ঠান মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন এবং জুমার সালাতের পূর্বে খুতবা দেওয়ার তৌফিক ইনায়াত করেছেন, সে আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় দিনের পথে বাধা বিপত্তি এ বিষয়ে আলোচনা পেশ করেছিলাম, আজকেও তার দ্বিতীয় অংশ। যুগে যুগে যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, হকের কথা বলেছেন, তাদের উপরই জালিম শাসক এবং এক শ্রেণীর ধর্মীয় যাজকেরা তাদের বিরুদ্ধে ক্ষেপেছে, তাদেরকে জুলুম নির্যাতন করেছে। কোরআনুল করিমের সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দাদের উপর, তাদের নিকটই যখনই কোন রসুল আগমন করেছেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারা তার সাথেই উপহাস করেছে, বিদ্রূপ করেছে। কোরআনের এই আয়াত স্পষ্ট করে দেয়, যুগে যুগে যে কেহ যত নবী রাসূলেরা হকের কথা বলেছেন, আল্লাহর বাণী প্রচার করেছেন, তাদেরকেই তার কওম, তার জাতি, শাসক এবং যাজক গোষ্ঠী মিলে তাদের উপরে নির্যাতন করেছে, উপহাস করেছে, মজাক করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মক্কার মুশরিকদের সামনে তাওহীদের বাণী প্রচার করলেন, যে বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, যে মক্কার কাফেরেরা এমনিতে আল্লাহকে অস্বীকার করত না, মক্কার কাফেরেরা আল্লাহ তাদের সৃষ্টিকর্তা, আসমান থেকে বৃষ্টিদাতা, ফসলদাতা, আসমান ও জমিন থেকে রিজিকদাতা, এই বিষয়গুলোকে মক্কার কাফেররা কখনোই অস্বীকার করে নাই। তারপরেও তারা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ক্ষেপেছিল? একটাই অপরাধ ছিল, তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, এতটুকু বিশ্বাস করলেই চলবে না, বরং তোমাদেরকে ঘোষণা করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, আল্লাহ ছাড়া কোন আইন বিধান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কার আনুগত্য করা চলবে না, এই জমিনের মালিক যিনি আনুগত্য চলবে একমাত্র তার। এই বিষয়টা ক্লিয়ার হতে হবে, এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দাওয়াত। আপনি মনে করুন আপনি একটা কারখানার মালিক, 1,00,000 কর্মচারী আপনার অধীনে কর্মরত, কারখানার মালিকেরা যদি জানে যে আপনি এই কারখানার মালিক, আপনার ক্ষমতা এখানে চলবে, তারপরে আপনি যা বলবেন তা তারা মানবে। আর যদি তারা আপনাকে চিনতে না পারে, আপনি কোনো হুকুম দিলে তা মানবে না। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে এই আসমান এবং জমিনের কারখানা, চন্দ্র সূর্যের কারখানা, গোটা সৃষ্টির কারখানার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবারে মালিকানা যখন বুঝতে পারলেন, আপনি যখন বুঝতে পারলেন আপনার ঘরের মালিক আপনার বাপ, বাপকে ভয় করে কিনা সন্তানরা, বাবার কথা মতো চলে কিনা, বাবার কথাই এই সংসার চলবে আর কথা চলবে না। যখন আপনি বুঝতে পারলেন কারখানার মালিক অমুক, তার কথা আপনি মানেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও প্রথমে তার মালিকানা, তিনি এই আসমান জমিন এই সব কিছুর একচ্ছত্র মালিক, একথা প্রমাণ করে এরপরে হুকুম দিয়েছেন যিনি এবারে মালিক হুকুম চলবে তার। আলা লাহুল খলকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই খান্ত করেন নাই, আরো স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি আনফুসিহিম। কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে, ঈমানের দাবি করবে, তখন কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন স্ত্রীর জন্য অধিকার নেই। মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু আমরান ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন, ফয়সালা দেন, হুকুম দিয়ে দেন, সেক্ষেত্রে কারো অধিকার নেই। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি আনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে এটা গ্রহণ করা না করা, মানা না মানা আর কোন ইখতিয়ার থাকতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك نا কখনো নয় তারা মুমিন হতে পারে না যতক্ষণ না আপনাকে তাদের পারস্পরিক বিবাদে বিচারক না মানবে, আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে। এরপরে আপনি যে বিচার করবেন সে ব্যাপারে তাদের মনের মধ্যে কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় থাকতে পারবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা সম্পূর্ণরূপে মেনে নিবে, এটা না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম সে মুমিন হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহ। আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে যে তারা ঈমান এনেছে, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, আপনার পূর্বের নবীদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, সবগুলোর প্রতি তারা ঈমান এনেছে এই দাবি করে, অথচ তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। ওয়ুরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, বিচার ফয়সালার ক্ষেত্রে আর আপনার কাছে যায় না, বিচার ফয়সালার ক্ষেত্রে ইমাম সাহেবের কাছে যায় না, কোরআন হাদিসের কাছে যায় না, বিচার ফয়সালার জন্য যায় মানব রচিত আইনের কাছে, বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে, বিচার ফয়সালার অধিকার দিয়েছে সাংসদদেরকে, বিচার ফয়সালার অধিকার দিয়েছে একদল ইংরেজদের দালালদেরকে, বিচার ফয়সালা দিয়েছে কাফের মসজিদদের হাতে। তাগুত তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। এই পদের যারা মুসলমান ঈমানদার দাবি করে আপনি কি তাদেরকে দেখেন নাই? এই মুমিন কারা যাদেরকে আল্লাহ খোঁচা দিয়ে বলেছেন, এই লোকগুলোকে আপনি দেখেন নাই? সেই লোকগুলোই যুগে যুগে ইসলামের দাবিও করেছে, ইসলামের বাধাও সৃষ্টি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্যই বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এটা আবার বানানো কোন কবিতা নয়, বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলোতে হেদায়াতুন নাহু জামাতে একটা আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয়, তালিমুল মুতাআল্লিম, তার ভেতরে এই কবিতাটা আনা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, وهل افسد الدين الا الملوك واحبار سوء ورهبانها। যুগে যুগে আল্লাহর দ্বীনকে অন্য কেউ কি ধ্বংস করতে পেরেছে? শুধুমাত্র দুই শ্রেণীর মানুষেরা ধ্বংস করেছে, এক প্রকার হচ্ছে শাসক শ্রেণী, আর এক প্রকার হচ্ছে সেই শাসকদের পাঁচটা গোলাম। আল্লাহর কালামকে যারা পরিবর্তন করেছে, আল্লাহর কালামের ওই অংশ বলে যে অংশ বললে তাগুতেরা নাখোশ হয় না, যে অংশ বললে খেপে যায় না, যে অংশ বললে ওদের সঙ্গে কোনো সংঘাত হয় না, সেই অংশ তারা বলেছে। এই লোকগুলোই যুগে যুগে যারা হকের সাদা বলন্দ করেছে, হকের দাওয়াত দিয়েছে, আল্লাহর কালামকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার কথা বলেছে, তারাই কেবল ওদের বিরোধিতা করেছে, ওদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে। কোরআনুল করিম সূরা ইব্রাহিমের ১৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لرسلهم, যারা কাফের আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, তারা রসূলদেরকে বলতো, لنخرجنكم من ارضنا, প্রথম কাজ আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব, আমাদের মসজিদ থেকে বের করে দিব, আমাদের মাদ্রাসা থেকে বের করে দিব। কোরআন স্পষ্ট করে বলেছে, লাতুখরিজান্নাক, অবশ্য অবশ্যই আমরা বের করে দেব তোমাকে, মিন আরদিনা, আমাদের জমিন থেকে, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসবে, আমাদের মিলাদ পড়বে, আমাদের দাওয়াত খাবে, আমাদের তাবিজ লিখবে, আমাদের জন্য কোরআন শরীফকে প্লেটে লিখে দিবে, ধুয়ে দিয়ে খাবো, এই কাজগুলো করবে, তাহলে আমরা তোমার বিরোধিতা করব না। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, খবরদার ভয় পেও না, তোমাদেরকে ওরা বহিষ্কার করতে পারবে ঠিকই, তোমাদেরকে জুলুম নির্যাতন করবে ঠিকই, জেনে রাখো, ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই নবী রাসূলদের প্রতি ওহী করেছেন, লানুহলিকান্না যালিমিন, আমি অবশ্য অবশ্যই এই জালিমদেরকে, অত্যাচারীদেরকে অবশ্য অবশ্যই ধ্বংস করে ছাড়ব। টিকতে পারে না এই দুনিয়ার কোন জালিম, আল্লাহ বলেছেন লানুহলিকান্না, অবশ্য অবশ্যই আমরা ধ্বংস করে দিব আজ জালিমিন, জালিমদেরকে। সূরা ইব্রাহিম ১৩ নম্বর আয়াত। কিন্তু আল্লাহ তাআলা একটু মুমিনদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই লোকগুলোর চরিত্র আরো সুন্দর করে তুলে ধরেছেন সূরা বাকারার ৮৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখনই তোমাদের কাছে রাসূলগণ এমন বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন যা তোমাদের মনে ভালো লাগে না, পর্দার বিধান ভালো লাগে না, আদালতে আল্লাহর আইন বিচার চলবে ভালো লাগে না, সংসদে আল্লাহর বিধান চলবে ভালো লাগে না, সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলবে এটা ভালো লাগে না, এইটা যখন নিয়ে আসে, আল্লাহ তাআলা বলছেন, লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তখনই ওরা হটকারিতা করে। আর যদি ওদের মন মতো বলে যে অংশ, বললে ওরা নাখোশ হবে না। যে অংশের সঙ্গে ওদের সাথে সংঘাত, সেই অংশ যদি তুমি এড়িয়ে যাও, চুপ থাকো, তাহলে আর তোমার সাথে তাদের কোনো সংঘাত নেই। আল্লাহ তাআলা বলছেন, যখনই তাদের মনের বিরুদ্ধে, তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের চাহিদার বিরুদ্ধে, তাদের দেশ সমাজ এবং জাতির যে অপকর্মগুলো আছে এগুলোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না বলবে, অতক্ষণ পর্যন্ত তারা বিরোধিতা করে না। আর যখনই তাদের ইচ্ছা যেটা হয়, তাদের প্রবৃত্তি যেটা চায়, এর বিরুদ্ধে যখনই কথা বলেছে, ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তারা কতকগুলোকে তো মিথ্যাবাদী বলেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা বলেছে, সাহিরুন কাযযাব, জাদুকর, মিথ্যাবাদী। যে রাসূল সম্পর্কে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কার কাফেররা সাক্ষী দিয়েছিল, আল আমিন, সত্যবাদী, আর সেই নবী যখন হকের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখনই সঙ্গে সঙ্গে লোকেরা গালি দিল, সাহেরুন কাযযাব। আমার কিতাবুল ঈমান আমি লিখে দিয়েছি, এক শ্বাসে দুই গালি। এই গালি দিতে আর মুখে বাজে নাই, চিন্তা করে নাই, এই লোকটা আমাদের মাঝে চল্লিশ বছর পর্যন্ত অতিক্রম করেছে, কখনো মিথ্যা কথা বলে নাই, আর যখনই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে শুনল, তখনই বলে ফেললো সাহেরুন কাযযাব। এরপরে তাওহীদের দাওয়াত যত বেগবান হচ্ছে, গালির সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে, এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইরুম মাজনুন, পাগল, উম্মাদ, কবি বলেও তারা ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা একদলকে তো হত্যা করেছ, আর একদলকে মিথ্যাবাদী বলেছ। শুধু এ পর্যন্তই নয়, যারা হকের কথা বলে তাদেরকে এই জাতীয় লোকেরা নিজেদের সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য অমঙ্গল মনে করে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইল লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওহে তাওহীদবাদী মুসলিম ভাইয়েরা, পরিষ্কার করে জেনে রাখো, তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি, অকল্যাণ মনে করি, অশুভ মনে করি, লাইল লাম তানতাহু, যদি তোমরা এই তাওহীদের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, হকের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তরাঘাত করব, পাথর ছুড়ব, ওয়ালাইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে চরম কষ্টদায়ক শাস্তি বর্ষিত হবে। বোঝা গেল, যুগে যুগে যারা এই হকের কথা বলেছে তাদের কি তৎকালীন কাফেররা, ওই সময় কাফেররা অন্যমরুদের আবু জাহেল, আবুল হাবরা, যুগে যুগে তাদেরকে পাথর আঘাত করেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুক্ত ছিলেন না। আপনারা জানেন, আজকে আমাদের হাজি সাহেবরা মক্কা যায়, কারো কারো তায়েফ যাওয়ার সুযোগ হয়, তায়েফে গেলে যারা আপনি দেখবেন, এক জায়গায় পরপর তিনটা মসজিদ স্থাপন করা হয়েছে, ছোট ছোট মসজিদ, এই মসজিদগুলো ইতিহাস হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুফফারদেরকে দাওয়াত দিলেন, তারা সাড়া দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন পাশেই তায়েফ, সেখানে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে হয়তো তারা গ্রহণ করতেও পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে গেলেন, সর্দারদের সঙ্গে সাক্ষাৎ করে দিনের দাওয়াত পেশ করলেন, তিন দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন, একটা লোক হেদায়েত গ্রহণ করল তো নাই, বরং তারা তাদের দুষ্ট ছেলেদেরকে বলল, এই লোকটা পাগল, আমাদের এলাকায় এসেছে আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করার জন্য, আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি সেগুলোকে গালমন্দ করার জন্য, তোমরা এই পাগলকে দেখা মাত্র পাথর ছুড়তে থাকবে। হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলের পিঠে যখন দাগ দেখলাম, কালো কালো দাগ, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, আপনার কি ছোট বেটায় গুটি বসন্ত হয়েছিল অথবা প্লেগ হয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এমন কিছুই হয় নাই। তবে জেনে রাখো আয়েশা, তুমি আমার একটা প্রশ্ন করেছ, যেই প্রশ্ন আর কেউ পর্যন্ত করে নাই, অথচ আমি সবসময়টাকে মনে রাখি, সেটা আর কিছুই নয়, যখন তায়েববাসীদেরকে দাওয়াত দিয়ে ফিরে আসছিলাম, ওরা দাওয়াত তো কবুল করলই না, আমাকে দেখা মাত্র রাস্তার দুধার থেকে এমন ভাবে পাথর বৃষ্টি বর্ষণ হতে লাগলো, আমি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে লুটিয়ে পড়েছিলাম। ওরা আমাকে ধরে আবার পাথর ছুটতে আরম্ভ করলো, আমি দৌড় দিলাম, আবারও বেহুশ হয়ে পড়ে গেলাম, আবারও আমাকে ওরা দাঁড় করিয়ে পাথর মারতে আরম্ভ করলো। তৃতীয়বারে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, ওরা মনে করলো লোকটা বোধহয় মরে গেছে। আমি তখন কিছুক্ষণ পরে উঠে পাশের জঙ্গলে গিয়ে একটু শরীর ধুইলাম, জিব্রাইল ফেরেশতা হাজির হয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আসমানের কোন বার্তা নিয়ে আসি নাই, কোন ওহী নিয়ে আসি নাই, আজকে এসেছি আর একজন ফেরেশতাকে পরিচিত করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা সামনে হাজির হয়ে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত করেছেন, আপনি যদি হুকুম করেন এই তায়েফের বিশাল দুই দিক থেকে পাহাড়কে চাপা দিয়ে তায়েববাসীদেরকে জননের তরে বিদায় করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, এই কওম যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? ইতিহাস সাক্ষী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এ পর্যন্ত নয় হত্যা করার চক্রান্ত করা হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইল ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আর যখন কাফেররা তোমাকে তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে বের করে দিবে, আল্লাহ তাআলা বলছেন, এই চক্রান্ত যখন করছিল তখন তুমি তো দেখো নাই, আল্লাহ তাআলা দেখতেছিলেন। জেনে রাখো, অয়ামকুরুন অয়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করছিল আর আল্লাহ তাআলাও বসে বসে ওদের চক্রান্তের জবাব দেওয়ার পরিকল্পনা করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা ওদের চেয়ে উত্তম নকশাকারী চক্রান্তকারী। ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনারা জানেন মক্কার কাফেররা পরামর্শ করলো, কে আছে এরকম, আবু জাহেল আবুল আহাবরা বসেছিল, এরকম ভাবে হাদিস শরীফে বলা হয়েছে, মুসলিম শরীফে সহিহ হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইনদাল বাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন, ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুসুন, আবু জাহেল এবং তার কিছু সঙ্গীরা ওখানে বসেছিল। ওয়াকাদ নুহিরাত জাজুরুন বিল আমস, গতকাল এর আগের দিন একটা উট জবাই করা হয়েছে। ফাকালা আবু জাহাল, আবু জাহাল তার সঙ্গীদেরকে বলল, আইয়ুকুম ইয়াকুমু ইলা সালা জাজুরে বনি ফুলানিন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এরকম সাহসী আছো যে ওই যে অমুক গোত্রে একটা উট জবাই হয়েছে কালকে, ওটার নারী ভুড়িগুলো নিয়ে আসবে, ফায়াখুযুহু ফায়াদাউ ফি কাতফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে এনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে, সাজাদা, যখন তিনি সেজদায় যাবে তখন তার পিঠের উপরে কাঁধের উপরে রেখে দিবে। ফাকাম ফামবাস আশকাল কম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ফামবাস আশকাল কম, ওদের মধ্যে সবচেয়ে হতভাগা সে লোকটা উঠে গেল, ফাখাযাহু, এগুলো টেনে আনলো, ফাজা ফালাম্মা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু বাইনা কাতিফাইহি, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন, তখন তারা এই উটের নারী ভুঁড়িগুলো আল্লাহর রাসূলের কাঁধের উপরে চড়িয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠতে পারছিলেন না, ফাস্তাদহাকু, এই পরিস্থিতি দেখে তারা হাসাহাসি করতে লাগলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াজালা বাদুহুম ইয়ামিলু আলা বাদিন, তারা হাসাহাসি করতে করতে গড়াগাড়ি করে একজনের গায়ে আরেকজন পড়ে যাচ্ছিল। ওয়ানা কায়িমুন আনজুরু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তখন দেখতেছিলাম, আমি বিদেশী মানুষ, লাউ কানাত লি মানাতুন, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকত, তারাহতুহু আন যাহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাঁধের থেকে এটা ফেলে দিতাম, কিন্তু আমি বিদেশী মানুষ, আমার সেই ক্ষমতা ছিল না। অন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন মা ইয়ারফাউ রাসাহু, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় রইলেন, সিজদা অবস্থায় রইলেন, মাথা উঠাতে পারছিলেন না। হাত্তা ইন তালাকা ইনসানুন ফা আখবারা ফাতিমাতা, অতপর একজন গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিল, ফাজাআত ফাতিমাতু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওয়াহিয়া জুয়াইরিয়াতুন, তখনও তিনি ছোট ছিলেন, ফাতারাহাত আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের থেকে ফেলে দিল, সুম্মা আকবালাত আলাইহিম তাসতিমুহুম, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে গালি দিতে লাগলেন। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, রাফা সাউতাহু, তখন তিনি আওয়াজ উচ্চ করলেন, সুম্মা দা আলাইহিম, এরপরে তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন, ওয়া কানা ইযা দা দা সালাসান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বদদোয়া করতেন বা দোয়া করতেন, তিন তিন বার করে করতেন, ওয়া ইযা সালা সালা সালাসান, যখন আল্লাহর কাছে কোন আবেদন করতেন তিন তিন বার করতেন। সে অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহ তুমি কুরাইশদেরকে পাকড়াও করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে পাকড়াও করো, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই দোয়া করলেন। আজকে অনেকে মনে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য বদ্ধ করেন নাই, কাউকে আঘাত করেন নাই। ওই আল্লাহর দুশ্মনেরা, তোদের ফাজাইলের কিতাবে হয়তো এমন কোন হাদিস নাই, কিন্তু জেনে রাখবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধও করেছেন। মুসলিমের সহি হাদিস, এরা এই হাদিসগুলো বাদ দিয়েছে, আর এদের এই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য আপনারা পত্রিকায় দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে সেদিন বক্তব্য দিয়েছে কোরআনের থেকে জেহাদকে বাদ দিতে হবে, এই ভাষণ দিয়েছে। এরা কারা? আমি এবারে আগেই লেকচার দিয়েছিলাম, র্যান্ড ইনস্টিটিউট এই জাতীয় লোকদেরকে, এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম পয়সা দিয়ে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কোরআনের থেকে জেহাদের আয়াতগুলোকে তুলে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই লোকগুলো বলে আল্লাহর নবী কাউকে কোনো কষ্ট দেন নাই, এই যে হাদিসে আসলো যে তিনবার তিনি বদদোয়া করলেন, এরপরে খালি এখানে খান্ত নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নাম ধরে বললেন, আলাই আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল ইবনে হিশামিন, হে আল্লাহ তুমি আবু জাহাল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জাহালকে ধরো, ওতবা ইবনে রবিয়া ওয়া সাইবা ইবনে রবিয়া, রবিয়ার দুই পুত্র ওতবা এবং সাইবা যারা এই কাজ করেছে ওদেরকে ধরো, ওয়াল ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে উকবাকে ধরো, উমাইয়া ইবনে খলাফ উকবা ইবনে আবি মুআইদ, উমাইয়া ইবনে খলাফ উকবা ইবনে আবি মুআইদ, এদেরকে ধরো, ওয়া যাকারা সাবিয়া, এই ছয়জনের নাম আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমার মনে আছে, আরেকজনের নাম মনে নাই, ওয়ালা মাহফাজহু। এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাযী বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাক্কে, আল্লাহর কসম যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন, সেই আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুল লাযী সাম্মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাতজনের নাম ধরে বদদোয়া করেছিলেন আমি তাদের প্রত্যেককে দেখেছি, সারায়ামে বদরিন, বদরের দিন তারা লাশ হয়ে চিত হয়ে পড়ে আছে, বদরের দিন তাদেরকে হত্যা করা হয়েছে, সুম্মা সুহাইব ইলাল কলবে কলিবে বদরিন, এরপরে তাদেরকে বদরের যেই গর্তের মধ্যে কুকুরের মতো টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা সাহায্য করেন মুমিনদেরকে, একটু সময় নেন, আল্লাহ একটু পরীক্ষা করেন। সেই জন্য ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম দিনের পথে বাধা আসবে, আল্লাহ তাআলা একটু পরীক্ষা করেন মুমিনদেরকে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে জেনে নেবেন না কারা জিহাদ করলো, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, কারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানালো, এহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, সুদখোরদেরকে, মদখোরদেরকে, এরকম দেবীদেরকে কারা বন্ধু বানালো? আল্লাহ তাআলা এটা দেখে নেবেন না, এমনি তোমাদেরকে ছেড়ে দিবেন। আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা করছো আল্লাহ তাআলা এগুলো ভালো করে জানেন। সূরা তওবা 16 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক আয়াত সূরা বাকারার 155 নম্বরে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখাইয়া, বিভিন্ন ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় হার হয়ে ঝুলতে চায়, আগুনে তাকে পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও, ও মুমিনেরা, তোমাদেরকেও সেই দুনিয়ার আগুনে পোড়া খেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে, তোমাদেরকে হাতুড়ির বাড়ি খেতে হবে, এরপরই আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আর বলেছেন সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে, আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাদুন, মানুষ কি মনে করলো আমি ওদেরকে এমনি ছেড়ে দিব, আইন তোরাকু ছেড়ে দিব, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই দাবি করলো আর এতে আমি ছেড়ে দিব, এটাই মনে করেছে তারা, বলবে আমরা মমিন, এরপরে বিশ্বাস করবে দুর্গা দেবী গজের পিঠে চড়ে আসলে, হাতির পিঠে চড়ে আসলে দেশে ফল ফসলে ভর ভরে যায়, এরপরে বিশ্বাস করবে যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাইলে কি হয়, এরকম ভাবে আল্লাহর বিধানকে তারা মানবে না, এরকম তারা ঈমানের দাবি করবে, দেখে এমনি ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের আগের লোকদেরকেও পরীক্ষা করেছি, ফালা ইয়ালামান্নাহুল্লাযীনা ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ তাআলা অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা তাদের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমরা সত্যি আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মাওলা, এ কথা বিশ্বাস করি কিনা, নাকি আমরাও মিথ্যাবাদী, এটা আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয় কারা, বিপদে পড়ে কারা? ক্বালা আল আম্বিয়া, বলেন সবচেয়ে বিপদের সম্মুখীন হন আম্বিয়াগণ, নবীগণ, তারা নবীরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পরীক্ষা আল্লাহ বেশি করেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে আল্লাহর কাছে যার স্তর যতটুকু সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন। হাত্তা ইউবতালা রাজুল আলা কদরি দীনিহি, এভাবে যার দীন যতটুকু সেই দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা সুলবুদ্দিন ইস্তাদ্দাবালাহু, তার দিন যদি শক্ত হয় বালা মুসিবত শক্ত হয়, কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যদি দিনের ক্ষেত্রে তার ঈমান দুর্বল হয় বালা মুসিবতটাও দুর্বল হয়। সোয়াবুল ঈমান বাইহাকী বয়ান করেছে হাদিসটাকে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এভাবে সাবধান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন না? খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মক্কার কাফেররা চরম নির্যাতন করেছে, তিনি বললেন যে, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় একটা চাদর গায়ে দিয়ে চাদর মুড়িয়ে শুয়েছিলেন। আমরা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলাম, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা তো একেবারে আর সহ্য করতে পারছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, জেনে রাখো তোমাদের আগেও যারা তোমাদের এই পথে চলেছে তাওহীদের পথে চলেছে, আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করার জন্য যারা ঘোষণা দিয়েছে, ইউহফারু লাহু ফিল আরদে, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হয়েছে, ফায়ুজালু ফিহি, তাদেরকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ফায়ুজাও বিল মিনসার, এরপরে করাত আনা হয়েছে, ফায়ুদাওয়ালা রাসিহি, অথবা সেই করাত তাদের মাথার উপরে রেখে দেওয়া হয়েছে, ফায়ুশাক্কু ইসনাতাইনে, এরপরে তাদেরকে সেই করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, চিরে ফেলা হয়েছে, ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এরপরেও তারা তাদেরকে দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের থেকে গোস্ত গুলিকে খসিয়ে ফেলা হয়েছে, এরপরও তাদেরকে এত জুলুম নির্যাতন, তাদেরকে দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই। আজকে তোমরা আমার কাছে এখন অভিযোগ করছো, জেনে রাখো আল্লাহ লা ইউতিম্মান্না হাযাল আমরা, জেনে রাখো আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করেই ছাড়বেন, হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানা ইলা হাজরামুত, এমনকি একজন আরোহী একজন পথিক সানা থেকে হাজরামাউত পর্যন্ত একা একা ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আবি জিবা আলা গানামহি, অথবা বকরিটা বাগে নিয়ে যায় কিনা এই ভয়টা থাকবে, এছাড়া আর কোনো ভয় থাকবে না, এরকম একটা পরিবেশ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো। বুখারী শরীফ হাদিস, হাদিস নাম্বার 3612 নাম্বার, 6943, 3416, আবু দাউদের 2649, নাসাই শরীফের 5893 নম্বর হাদিস, বিভিন্ন কেতাবে আছে। এই হাদিস আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে তোমাদের উপরে সেই জুলুম নির্যাতন আসবে, জেনে রাখো এর পরেও তোমাদের যদি দিনে অটল থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের নুসরাত করবেন, যেটা হাদিসের শেষ অংশে বলা হয়েছে, আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণ করেই ছাড়বেন। আর বাস্তবে তাই হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে মনে রাখতে হবে, মক্কার যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে নির্যাতন করা হচ্ছিল, আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করা হচ্ছিল, ইয়াসিরের পরিবারকে নির্যাতন করা হচ্ছিল, এমনকি আবুল জাহাল আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, যে ইসলামের জন্য জীবন দিয়েছে তবু তাওহীদের থেকে আল্লাহর একত্বের থেকে এক চুল পরিমাণ সরে নাই। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্যাতন চোখে দেখলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের হুকুম দেওয়া হয় নাই, তিনি সান্তনা দেন, সাবরানিয়া আল ইয়াসির, সাবরানিয়া আল ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে এরকম জুলুম নির্যাতন যুগে যুগে কুফাররা করেছে, আপনারা জানেন ইতিহাস পরিষ্কার করে দেয়। আমি আশ্চর্য হবেন, যখন 1846 সালে মহারাজা গোলাম সিং কাশ্মীর খরিদ করল এবং জোরপূর্বক সেখানে তার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, তখন দুইজন মুসলিম নেতা, একজন মল্লিক খান আর একজন সবুজ আলী খান, তারা এর প্রতিবাদ করল। তখন গোলাম সিং এই দুই নেতাকে ধরে এনে উল্টার টানিয়ে রশি দিয়ে উল্টা করে পা উপরে দিয়ে নিচের দিকে টানিয়ে তার দরবারে যখন ঝুলন্ত অবস্থায় চামড়া খোলার নির্দেশ দিল এবং চামড়া খুলতে আরম্ভ করল, এই ভয়ানক দৃশ্য এমন ছিল, গোলাম সিং এর ছেলে রামবীর সিং সহ্য করতে না পেরে দরবার থেকে বেরিয়ে যাচ্ছিল। গোলাম সিং তাকে ধমক দিয়ে বলল, যদি এই দৃশ্য দেখতে না পারো, সহ্য করতে না পারো, তাহলে তোমাকে আমি যুবরাজ বানাবো, আমার পরে তুমি রাজা হতে পারবে না। ভাইরা আমার, এরকম জুলুম নির্যাতন করা হয়েছে, শুধু এ পর্যন্তই নয়, যুগে যুগে যারা হকের কথা বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। আমরা ইতিহাস থেকে দেখি, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিয়েছেন আর তার জাতি তাকে চরমভাবে জুলুম নির্যাতন করেছে, এমনি ভাবে ইউনুস আলাইহিসসালাম হকের দাওয়াত দিয়েছেন, তাকে মাছের পেটে যেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামকে নমরুদের আগুনে যেতে হয়েছে, মূসা আলাইহিসসালাতুয়াসসালামকে নীল দরিয়ার তুফানে যেতে হয়েছে, জাকারিয়া আলাইহিসসালাতুয়াসসালামকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে, ঈসা আলাইহিসসালামকে জেলখানায় ফেলে দেওয়া হয়েছিল, ইয়াকুব আলাইহিসসালাতুয়াসসালাম 40 বছর পর্যন্ত ক্রন্দন করতে হয়েছে, ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান দান শহীদ করা হয়েছে, মাথা ভেঙে দেওয়া হয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ানো হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করা হয়েছে, জারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু উঠিয়ে দেওয়া হয়েছিল, লামিনার চামড়া খুলে ফেলা হয়েছিল, বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হলো, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12 টুকরা করা হয়েছিল, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আঙ্গারের ভিতরে ছয়ে রাখা হয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ফাঁসিতে ঝুলানো হয়েছিল, আর ফাঁসির কাষ্ঠে ঝুলে তিনি কবিতা পড়েছিলেন, আমার কোন দুঃখ নেই, আমার কোন পরোয়া নেই, যখন আমার এই ফাঁসি হচ্ছে, জীবন যাচ্ছে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আমি জীবন দিচ্ছি, এরপরে আমি কোন কাতে ঢলে পড়ব, ডানে না বামে সেই পরোয়া আমার নেই। খাসি যখন জবাই করে ঝুলানো হয় তখন সে চিন্তা করে না কোন দিকে ঢলে পড়ছে। ভাইরা আমার, এমনি ভাবে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উত্তপ্ত কড়াই তেলের ভিতরে তার সঙ্গীদেরকে ঢেলে দেওয়া হয়েছিল, ইতিহাস থেকে আপনারা জেনে নেবেন। এমনি ভাবে কায়সর কেসরার দরবারে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হকের পরচাম উঠিয়েছিলেন, মুসাব ইবনে উমাইরের লাশ ফেলে দেওয়া হয়েছিল, আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলাকে টুকরা টুকরা করা হয়েছিল, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 256 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাহাদত বরণ করেন, এবং 27,000 সাহাবী বিভিন্ন যুদ্ধে শাহাদত বরণ করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে হাজ্জাজ ইবনে ইউসুফের আদালতে জবাই করা হয়েছিল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মরতে হয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠে দররা মারা হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে লাঞ্ছিত করা হয়েছে, মদিনার গলিতে গলিতে বেঁধে বেঁধে টানা হেচড়া করা হয়েছে, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইকে মসজিদের সামনে তাকে হত্যা করা হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে, শাহরুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের আঙ্গুল কেটে ফেলা হয়েছিল, মুজাদ্দিদ আল-বিসানী রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় যেতে হয়েছে, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইকে অন্ধ করে দেওয়া হয়েছিল, এমনি ভাবে শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমাতুল্লাহ মালটার জেলখানায় গিয়েছিলেন, 14,000 ওলামায়ে কেরামদেরকে দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত গাছে গাছে ঝুলানো হয়েছিল, ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়া ভিতরে ঢুকিয়ে দিয়ে এরপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল। ভাইরা আমার, যুগে যুগে ইসলামের কথা যারা বলেছে, যুগে যুগে যারা হকের কথা বলেছে, তাদেরকে ঘর ছাড়তে হয়েছে, মসজিদ ছাড়তে হয়েছে, মাদ্রাসা ছাড়তে হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে, দিনের কথা আমরা যতদিন পর্যন্ত বলবো অতদিন জুলুম নির্যাতন আসবে, তারপর আমাদের মনে রাখতে হবে আমরা কাজ করছি কার জন্য, আল্লাহর জন্য। দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, জেনে রাখো মুমিনদের মাওলা আছেন, মুমিনদের মাওলা কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, জেনে রাখো কাফেরদের কোন মাওলা নেই, ওদের মাওলা দেব দেবী, ওদের মাওলা দুর্গা দেবী, মুমিনদের মাওলা হচ্ছে আল্লাহ। মুমিনদের মাওলা কে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। পরিষ্কার হয়ে যায় মুমিন আর কাফেরদের চিন্তা চেতনা, তাদের কাজ কর্ম কি হবে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পথে যারাই আসছে তাদের কি পরীক্ষা করা হবে। চক্রান্ত যুগে যুগে হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, যারা চক্রান্ত করেছে তাদের চক্রান্তের শেষ পর্যন্ত তারাই শিকার হয়েছে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আব্বালিন, এরাও সেই আগের তাদের পূর্বপুরুষ আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ফেরাউন নমরুদদের যে পরিণতি হয়েছে, এরাও সেই পরিণতি ভোগ করার অপেক্ষায় রয়েছে। সূরা ফাতের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ফালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর নিয়ম আছে। আল্লাহ তাআলা জালিমদেরকে একটু ঢিল দেন, এরপরে এমন ভাবে শক্তভাবে ধরেন তাদের পালাবার জায়গাও তারা খুঁজে পায় না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 3 নম্বর আয়াতে, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাওফা ইয়ালামুন, ওদেরকে একটু ছেড়ে দাও, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক, তারা দুনিয়ায় একটু গাফেল থাকুক, অচিরে আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলবেন। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা খাও এবং দুনিয়ায় মৌজ মারো, আনন্দ ফুর্তি করো, কালিলান সামান্য সময়ের জন্য, এরপরে জেনে রাখো তোমাদের পিঠের উপরে মোহর লাগে গেল, ইন্নাকুম মুজরিমুন, তোমরা মুজরিম, তোমরা অপরাধী, তোমরা অত্যাচারী, তোমরা পাপী, তোমরা আল্লাহ দোহী, তোমাদের পিঠে সেই সিল পড়ে গেছে। কেয়ামতের মাঠে বলা হবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে মুজরিমরা, আজকে যারা মুজরিম তারা আলাদা হয়ে যাও, মোমেনদের থেকে তাদের রাস্তা আলাদা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীম পরিষ্কার বলে দিয়েছেন, ফালাম্মা জামরুনা জালনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ মুসাওয়ামাতান মিন ইনদি রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ। সূরা হুদের 82 এবং 83 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি ওদের উপরে এমন চরম আযাব দিলাম, তাদের উপরে আমি জালনা আলিহা সাফিলাহা, উপরকে নিচে করে দিলাম, নিচকে উপর করে দিলাম, এবং নাম লেখা বৃষ্টির মতো পাথর খণ্ড তাদের উপরে বর্ষণ করলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলার নুসরাত আমাদের জন্য অবধারিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, তখন তোমরা ছিলে দুর্বল অসহায়, আল্লাহ তাআলা আমাদের হীন মন বলছিলে তোমরা, সূরা বাকারা 25 নম্বর আয়াত। এরকম আল্লাহ তাআলা বহু আয়াতের কথা বলেছেন, আমাদেরকে মনে রাখতে হবে, দিনের পথে আমাদের সাহায্য করে আসতে হবে, এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরায়ে মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইয়ানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা গুলো স্থির রাখবেন, তোমাদের পা কি রাখবেন, অটল রাখবেন, দৃঢ় রাখবেন। সূরায়ে মুহাম্মাদের 7 নম্বর আয়াত। এমনি ভাবে সূরায়ে আলে ইমরানের 160 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, জেনে রাখো আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তোমাদের কেউ তোমাদেরকে বিজয়ী পরাজয় করতে পারবে, তোমাদেরকে তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আর ওয়াই ইয়াখযুলকুম, আল্লাহ যদি তোমাদেরকে অপমান করেন, তোমাদেরকে লাঞ্ছিত করেন, ফামাই ভামান্দাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে তোমাদের কে সাহায্য করার মতো আছে। সূরা আল ইমরানের 160 নম্বর আয়াত। সেজন্য আমরা সর্বক্ষেত্রে সাহায্য কামনা করব কার, আল্লাহ সাহায্য কামনা করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হুদের 112 নম্বর আয়াতে, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, আল্লাহ বলছেন সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছো সেভাবে তুমি এবং তোমার সাথী যারা তওবা করেছে সকলে অবিচল থাকো। আল্লাহ বলেছেন আমাদের নবীজিকে ফাসতাকিম, তুমি অটল থাকো, দৃঢ় থাকো, কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই, কোন ছাড় নাই। অনেকে আজকে হেকমা হেকমা করে করে আর বলে যে একটু হেকমাও অবলম্বন করা দরকার, কৌশল অবলম্বন করা দরকার। আমি জিজ্ঞেস করতে চাই, হেকমা হেকমা করে করে, কৌশল কৌশল করে করে আজকে যারা পিঠ বাঁচাতে চাও, তোমাদের ধারণা এই যে আমরা মরে গেলে বোধহয় ইসলাম আর টিকবে না, সেজন্য আমাদের কাছে ইসলাম ঠেকা, আমরা মরে গেলে ইসলাম রক্ষা করার কেউ নেই। আল্লাহর কসম জেনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন তখন তিনি এই চিন্তা করেন নাই, এই 313 জন মানুষ যদি মরে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে কে, এরকম চিন্তা তো তিনি করলেন না। 1000 সশস্ত্র যোদ্ধার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল, অনেক অনেক কম ছিল। তারপরেও আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কোরআন বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন বিইজনিল্লাহ, আল্লাহর নুসরাত আল্লাহর হুকুমে হয়েছে, না কার হুকুমে? মুমিনদের সাহায্য করেন কে? কাজী ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবীর সাহাবীরা দিনকে স্থির রেখেছেন, নিজেরা জীবন দিয়েছেন, আর আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য ইসলামের ছাড় দিই। সাহাবায়ে কেরাম কি করেছেন? নিজেদের জীবনকে বাজি রেখেছেন, ইসলামের সামান্য ক্ষতি বরদাস্ত করেন নাই। আপনারা জানেন আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্যের বিশাল বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত ছিল মদিনায় হামলা করার জন্য, আর একদিকে মুসাইলামাতুল কাজ্জাব নামে ইয়ামান থেকে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি দেখ, অনেক লোকেরা দলে দলে তার উম্মত হতে শুরু করলো, আর একদিকে একদল মুসলমান মুরতাদ হয়ে গেল। এই সময় আর একদল মুসলমান তারা বলল আমরা যাকাত দিব না। এই মুসলমানরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত। এই মুসলমানগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিত। এই মুসলমানগুলো নামাজ অস্বীকার করে নাই, রোজা অস্বীকার করে নাই, হজ অস্বীকার করে নাই, শুধুমাত্র একটা জিনিসকে অস্বীকার করেছে। কি করল? ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ওমর, আবু বকর, এই লোকগুলো তো ইসলাম ত্যাগ করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, এদের সঙ্গে এখন যুদ্ধ করা দরকার নাই, এরা তো আর ইসলাম ত্যাগ করে নাই। এখন বরং যারা মোরতাদ হয়ে গেছে, যারা মিথ্যা নবীর উম্মত হচ্ছে, অপরদিকে রোম পারস্য আক্রমণ আছে, এদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি। আজকে মুহররমের এই মাস আসলে শিয়ারা নাচানাচি করে আর বলে আবু বকর ওমর ওসমানরা অবৈধ ছিল, মহাব্বাতে আলীর নামে লাফালাফি করে আশুরার দিন থেকে তারা নিয়েছে শুধুমাত্র ইমাম হুসাইনের শাহাদাতের জন্যই বোধহয় প্রসিদ্ধ। আমি আজকে আশুরার লেকচারের জন্য দেই না, যেহেতু আগে অনেক লেকচার আছে উপরে। আশুরার দিন ইমাম হুসাইনের কেন্দ্র করে প্রসিদ্ধ নয়, আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন আশুরার দিনে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আশুরার দিনে, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আশুরার দিনে। হ্যাঁ, এটা ভিন্ন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলতেন, এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম আশুরার রোজাকে ফরজ হিসেবেই পালন করতেন। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আশুরার রোজা যার মনে চায় রাখো, যার মনে চায় নাও রাখতে পারো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনে তো ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওদের বিরোধিতা করো, তোমরা আশুরার সঙ্গে একদিন আগে অথবা একদিন পরে মিলাইয়া রোজা রাখো। রোজা রাখার ক্ষেত্রে পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন রকম মিল রাখতে আল্লাহর রাসূল বর্জন করলেন, নিষেধ করে দিলেন। আর আজকে যারা আল্লাহর বিধানকে বাতিল করে সেই ইহুদি খ্রিস্টানদের বিধানকে বাস্তবায়ন করেছে, যারা ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনদের পরিবর্তে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনদের পরিবর্তে বন্ধু বানাইও না। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো তোমাদের থেকে যে ব্যক্তি বা যারা ও ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সে ব্যক্তি মুসলমান হতে পারে না, সে ব্যক্তি ওদেরই একজন। এভাবে পরিষ্কার করে দিল। আজকে সেই ইহুদিদের সঙ্গে আমরা মিল মহব্বত রাখি, যাই হোক, এটা ভিন্ন বিষয়। এই আশুরার দিনে ইমাম হুসাইন ও শাহাদত বরণ করেছেন, এর দ্বারা আশুরার দিনের মর্যাদা না, বরং আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করায় তার শাহাদতের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা এখান থেকে কি শিখব? এখান থেকে এটা শিখব না, বুক চাপড়াবার বলবো, হায় হাসান হায় হুসাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়াশাক্কাল জিউবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, ও ওই ব্যক্তি আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা বুক চাপড়ায়, গাল চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে আর দাবে দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা ডাকাডাকি করে ওয়া হাসানা ওয়া হোসেনা, হায় পাহাড় ছিলে তুমি, তুমি অমুক ময়দান ছিলে, এইরকম যারা চিৎকার করে, এরা আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং সে অনুযায়ী শিয়া মুসলমান হতে পারে না। আমি শিয়াদের নিয়ে আজকে আলোচনা করছি না, যেহেতু মহরমের মাস সামনে আশুরা, আপনারা রোজা রাখবেন, কিন্তু এই রকম যা কাজ যারা করে আমাদেরকে মনে রাখতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ভাইরা আমার, আশুরার দিনে যদি ইমাম হোসাইনের শাহাদতের থেকেও কিছু শিক্ষা নিতে হয়, তা হচ্ছে এই, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে এজিদের সঙ্গে আপোষ করে চলতে পারতেন না। এজিদের শাসন কি আমাদের শাসনের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? অনেক ভালো ছিল। কারণ এজিদ, এজিদের শাসন ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত ব্যবস্থা। আমিরে মুয়াবিয়া ছিলেন খলিফা, তিনি তার ছেলেকে খলিফা বানাই গেলেন, তাহলে খেলাফত ব্যবস্থা ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, সাহাবীদের যুগ ছিল। এর পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জীবন দিতে গেলেন? তিনি হকের পক্ষে ছিলেন, বাতিলের সঙ্গে আপোষ করতে যান নাই, এমনি ভাবে তিনি জীবন দিয়েছেন, তারপরও তিনি আপোষ করেন নাই। জেনে রাখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই বললেন, ওমর আজকে তুমি আমাকে পরামর্শ দিচ্ছ যাকাত যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য? জেনে রাখো, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে অথচ যাকাত দিবে না, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। শুধু যাকাতের জন্য নয়, আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা একটা উটের রশি যাকাত দিত, আজকে যদি সেটাও তারা অস্বীকার করে, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। আজকে যারা একটা হাদিস পড়ে আর বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আবু বকর সিদ্দিক হাদিস জানতেন না, তাহলে কেন তিনি এই যাকাত দিতে অস্বীকার করলো যারা এদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলেন? আসল বিষয় হচ্ছে ওই হাদিসটা হলো যুদ্ধের ময়দানের হাদিস। আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধ চলছে, এই সময় যুদ্ধের ময়দানে কিছু লোক বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তারে মারা যাবে? এই হাদিস এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা নাস, আমি লোকদের সঙ্গে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যুদ্ধ বন্ধ করে দিতে হবে, এটা যুদ্ধের ময়দানের হাদিস। এর অর্থ এই নয় একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এরপরে যত রকম কুফুরি শিরকি কথা বলল, কাজ করলো, এবার ঈমান ভাঙবে না। এই লোকগুলো মূলত এরা নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করেছে, উযু ভঙ্গের কারণ মুখস্থ করেছে, রোজা ভঙ্গের কারণ মুখস্থ করেছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ মুখস্থ করে নাই, জীবনে শুনেও নাই। যদি জানতো ঈমান ভঙ্গ হয়ে যায়, কি কারণে ভঙ্গ হয়ে যায়, তাহলে তারা এই সমস্ত কাজ বলতো, কথা বলতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি জাহিলি যুগে সিংহ ছিলে, ইসলাম গ্রহণ করে শৃগাল হয়ে গেছ, জেনে রাখো আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের সামান্য ক্ষতি হবে, আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতে পারে না। কাদের বিরুদ্ধে যুদ্ধ করলে? ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজও রাখে, যাকাতও দেয়, হজ করে, রোজাও রাখে, জিকির বি করে, সব ঠিক আছে, কোরআন হাদিস সব মানে, শুধু একটা বিধানকে অস্বীকার করেছে, কোনটাকে? আবু বকর সিদ্দিক কি বললেন? আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের সামান্য ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, আর আমি রক্ষাবতা হতে পারে না, আমার জীবন চলে যাক, ইসলাম রক্ষা পাবে, আমি সেটা কাজ করছি। এমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে কথাই জানিয়ে দিলেন, দিনের ক্ষতি হবে, দিনের সামান্য আচর লাগবে, আর আমি হুসাইন জীবিত থাকবো তা হতে পারে না। তিনি লড়াই করে শাহাদত বরণ করেছেন, ইতিহাস তৈরি করে গেলেন, বাতিলের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই করব, যুদ্ধ করব, জীবন দিব, তারপর আপোষ করা যাবে না। এজন্য যদি তোমার শাহাদত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যু নাই, মৃত্যু ওদের হবে। কতলে হোসাইন দর হাকিকত মর গিয়ে জিদ হয়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইমাম হোসাইনের শাহাদত এটা হুসাইনের শাহাদত নয়, বরং যারা তাকে হত্যা করেছে ইয়াজিদ তাদেরই মরমৃত্যু হয়েছে, ইতিহাসে তারাই মরে গেছে। যুগে যুগে তারা আল্লাহর দিনের পক্ষে থাকবে, আল্লাহর দিনকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সাহায্য করবেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জেনে রাখুন নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বংশ হয়ে যাবে। আল্লাহর নবীকে কাফেররা বলেছিল ওর শুধু নির্বংশ, তার পুত্র সন্তান নাই, বংশ থাকবে কেমনে? পুত্র সন্তান দিয়ে বংশ পরিচয়, তার লেজ কাটা, লেজ বলে বংশকে, আবতার মানে লেজ কাটা। আল্লাহ তাআলা বললেন না আপনার লেজ কাটা নয়, আপনার নাম, ওরাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, কিয়ামত পর্যন্ত আযানের মধ্যে আপনার নাম ধ্বনিত হবে, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ দেখাতে হবে, সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে, ইকামতের মধ্যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ হবে তো সঙ্গে সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে, আপনার সালাতের মধ্যে দুরূদ পড়া হবে, আপনার জন্য আপনার নাম লেজ কাটা নয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই বরং লেজ কাটা থাকবে। ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয়টাই ছিল, যুগে যুগে যারা হকের কথা বলেছে, যুগে যুগে যারা তাওহীদের কথা বলেছে, যুগে যুগে যারা আল্লাহর দিনকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কথা বলেছে, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, এর পরেই আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্য এসেছে, আমরাও তার ব্যতিক্রম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।